بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي والعاديات ضبحا شابوت উর্ধশ্বাসে ধাবমান অশ্বরাজি ফলমুরিয়াতি কদহা যারা খুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ফলমুগীরাতি সুবহা যারা অভিযান করে প্রভাতকালে ফাআসারন বিহি নাকআ এবং সেই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে ফাওয়াসাতন বিহি জামআ অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে ان الانسان لربه لكنود মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ وانه على ذلك لشهيد এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত وانه لحب الخير لشديد এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল افلا يعلم اذا بعثر ما في القبور তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে وحصل ما في الصدور এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে ان ربهم بهم يومئذ لخبير সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত